আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনা গত সপ্তাহের আলোচনার যে মিথ্যাবাদিতা, মিথ্যাচার, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা অঙ্গীকার করা ইত্যাদি ইত্যাদি, এই মিথ্যাচারিতা নিয়েই আজকের আমাদের আলোচনা হচ্ছে মিথ্যা সাক্ষী। অনেক সময় মানুষ সাক্ষী দেয় সাক্ষীর দরকার পড়ে। সাক্ষী মানে হল স অক্ষী, অক্ষী মানে চোখ, স মানে চোখ সহ যে জিনিস আপনি স্বচক্ষে দেখেছেন সেই ঘটনার বয়ান দেওয়ার নাম হচ্ছে সাক্ষী। এই লোকটা চোর, আপনি সাক্ষী দিলেন যে হ্যাঁ এই লোকটা চোর, তার মানে কি আপনি চুরি করতে দেখেছেন। চুরি করতে না দেখলে সাক্ষী দেওয়া যায় না। শোনা কথা যে হ্যাঁ শুনেছি অমক বলছে চোর, অতএব আপনি সাক্ষী হতে পারবেন না। আপনি বললেন এই লোকটা ব্যভিচার, ব্যভিচারী, ব্যভিচারী যখন সাক্ষী দেবেন তখন আপনি তাকে দেখেছেন এবং ঠিক ব্যভিচার করতে দেখেছেন, শুধু এক রুমে দেখেছেন বা এক বিছানায় দেখেছেন, তাহলে হবে না। ব্যভিচাররত অবস্থায় আপনাকে দেখতে হবে, তবেই আপনি সাক্ষী হতে পারবেন। সাক্ষী মানে অক্ষী, আপনার চোখ যেটাকে দেখেছে সেটার বয়ান করার নাম হচ্ছে সাক্ষী। মিথ্যা সাক্ষী, না দেখে সাক্ষী, না জেনে সাক্ষী দেওয়া হারাম। মিথ্যা সাক্ষী দেওয়া এক বড় অন্যায় এবং জীবে জাত উৎপন্ন এক মহাপাপ। পক্ষান্তরে সত্য সাক্ষী দেওয়া এক মহৎ গুণ। এবারে মিথ্যা সাক্ষী জানতে হলে সত্য সাক্ষীর গুরুত্বটা আপনার জানতেই অবশ্যই হবে, যার প্রতি ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করে। যেখানে সত্য সাক্ষী আছে, যেখানে আপনাকে বলা হবে ভাই আপনি সাক্ষী দেন, সত্যের সাক্ষী, সেখানে আপনার মাথা পেঁচা চলবে না। সেখানে হয়তো আপনি দেখবেন যে যার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হচ্ছে সে হয়তো আপনার আত্মীয়, সে হয়তো আপনার দেশের লোক, তাই তার বিরুদ্ধে আপনি সাক্ষী দেবেন না। বা সাক্ষী দিলে আপনার দেশের লোকের ক্ষতি হবে, সাক্ষী দিলে আপনার বাড়ির লোকের ক্ষতি হবে বা আপনার ছেলের ক্ষতি হবে। এইরকম করে অনেকে সত্য সাক্ষী দেয় না, পিছিয়ে যায়, এটা কিন্তু ঠিক না। মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ইমানদাররা, তোমরা ন্যায় পরায়ণ হও, ন্যায় প্রতিষ্ঠা করো, শুহাদা লিল্লাহ আল্লাহর জন্য সাক্ষী হও। ওয়ালাও আলা আনফুসিকুম, যদিও সেই সাক্ষী নিজের বিরুদ্ধে হয়, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, কিংবা বাপ মায়ের বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। ইন ইয়াকুন গানিয়ান না ফাকিরান, যদি সে ধনী হোক অথবা গরিব হোক, ফাল্লাহু আওলা বিহিমা ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে সাক্ষী দিতে হবে আল্লাহর ওয়াস্তে, সত্য সাক্ষী দিতে হবে, যদিও তা নিজের বিরুদ্ধে হয়, নিজের ক্ষতি হয়। সাক্ষী দিলে নিজের ক্ষতি হবে, সাক্ষী দিলে নিজের বাপ মায়ের ক্ষতি হবে, আত্মীয় স্বজনের ক্ষতি হবে, ছেলের ক্ষতি হবে, তবুও আপনাকে সাক্ষী দিতে হবে। সাক্ষী অনেক সময় রাজনৈতিক পর্যায়ে দেখবেন নিজের ক্ষতি হলে পরে তখন সাক্ষী গোপন করে, সাক্ষী দিতে চায় না। এটা কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন, খবরদার আল্লাহ আল্লাহর জন্য সাক্ষী দাও, সত্য সাক্ষী দাও। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। ওই আয়াতেরই অর্থ একটু অন্য শব্দে, যে তোমরা আল্লাহর ওয়াস্তে সাক্ষী সাক্ষ্য প্রতিষ্ঠা করো এবং ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাআদিলু, তোমার সাথে বা তোমাদের সাথে কোন জাতির, কোন সম্প্রদায়ের, কোন গোত্রের, কোন বংশের একটু মনোমালিন্য আছে, ঝগড়া বিবাদ আছে, তার ফলে তোমরা ন্যায়পরায়ণ হবে না, ন্যায়পরায়ণতা বজায় করবে না, ইনসাফ করবে না, এটা হবে না। এ দিলু, তোমরা ন্যায়পরায়ণ হও, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, তোমরা যা করো আল্লাহ জানেন। আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করছেন, মুমিনকে যে নিজের নামাজে প্রতিষ্ঠিত থাকে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, যে যাকাত আদায় করে, যে আল্লাহর আযাবকে ভয় করে ইত্যাদি ইত্যাদি, যে নিজের ইজ্জতের হিফাজত করে। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম, بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ যারা নিজেদের সাক্ষ্য প্রতিষ্ঠা করে সাক্ষী দেয়, সময়ে সত্য সাক্ষী দেয়, সত্য সাক্ষী দেয়। অন্য এক আয়াতে ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের গুণ বর্ণনায় আল্লাহ তাআলা বলছেন যে জাহেল লোক দেখলে সালাম বলে, তারা রাত্রি জেগে নামাজ পড়ে, তারা দান খয়রাত করে ইত্যাদি ইত্যাদি। তারপরে এক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা তারা যারা মিথ্যা সাক্ষী দেয় না। এর দুটো হয়, লা ইয়াশহাদুনা যুর ওয়াসার কার্যকলাপ কলাপে থাকে না, কোথাও যাত্রা নেটো হচ্ছে কিংবা নাটক হচ্ছে কিংবা কি বলে অশ্লীল নাচ হচ্ছে, এই শ্রেণীর অনুষ্ঠানে হাজির হয় না, উপস্থিত হয় না। যেখানে ভালো সেখানে আছে, খারাপ মন্দ জায়গায় উপস্থিত হয় না। দ্বিতীয় মানে হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, মানে মিথ্যা সাক্ষী দেয় না, কোন বানানো সাক্ষী দেয় না, খরিদ করে সাক্ষী কেনাও যায়, তাই না? দেখছেন দেশের অবস্থা কিভাবে, সাক্ষী দিয়ে কিনে কিনে রাজনৈতিক পর্যায়ে সাক্ষী বানিয়ে নিয়ে এসে সাক্ষী দেওয়া হচ্ছে, আবার যেটা সত্য সক্ষ সাক্ষী সেটাকে লোপাট করে দেওয়া হচ্ছে, সেই সাক্ষীটাকে তাকে মেরে ফেলা হচ্ছে এবং তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে সাক্ষী না দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, তাকে টাকা খাওয়ানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন এরা মিথ্যা সাক্ষী দেয় না। রহমানের বান্দা কারা, রহমানের বান্দার একটা গুণ হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আর যখন ওই শ্রেণীর অশ্লীল মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায়, পাশ দিয়ে যাচ্ছেন দেখছেন ওখানে নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে, আপনি ভদ্রলোকের মতো পার হয়ে যান, ওদিকে তাকাবেন না। গান বাজনা হচ্ছে, অশ্লীল ড্যান্স হচ্ছে, সেদিকে তাকাবেন না, ওইদিকে তা না তাকিয়ে আপনি ভদ্রলোকের মতো পার হয়ে যান, তবে গিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে টিভি খুলে দেখেন, তাই না? যেটা এমনি দেখা হারাম সেটা ছবি দেখাও হারাম, যেটা যার বাস্তব দেখা হারাম তার ছবি দেখাও হারাম। তার মানে এই নয় যে বাইরে দেখা হবে না এবং ঘরে গিয়ে টিভিতে বসে বসে দেখা হবে, তা না, টিভিতে দেখাও হারাম। আল্লাহ তাআলা বলছেন যে মোমেন বান্দারা, রহমানের বান্দারা কোনদিন এইসব অসার কার্যকলাপ দেখে না, খারাপ জিনিস দেখে না, নোংরা জিনিস দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবথেকে বড় বড় গুনার কথা বলে দেব না? তিনবার বলার পর বললেন আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা সবথেকে বড় গুনাহ। তারপর উকুকুল ওয়ালিদাইন, মা বাপের অবাধ্য হওয়া, মা বাপের কথা না মানা, এ হচ্ছে বড় গুনাহ। ওয়া শাহাদাতুজ যোর, আর মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, আলা আও কাউলুজ যোর, মিথ্যা কথা বলা, বিশাল গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন মুত্তাকিয়ান, ঠেস দিয়ে বসেছিলেন, ফাবা জালা ইউকাররুহা, এই কথা বলে খাড়া হয়ে বসে তিনি বারবার বলতে থাকলেন। সাহাবারা বলছেন হাত্তা কুলনা লাইতাহু সাকাত, শেষ পর্যন্ত আমরা বললাম যদি তিনি চুপ করতেন, যদি তিনি চুপ করতেন। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া জায়েজ নয়, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, মিথ্যা সাক্ষী হচ্ছে বড় গুনাহ। এই হাদিস থেকে মিথ্যা সাক্ষ্য দান যে এক বৃহৎ সর্বনাশ, এ কথা বোঝা যায়। যেহেতু তিনভাবে বোঝা যায়, প্রথম হচ্ছে এ কাজ করলে মহাপাপী হতে হয়, সাক্ষী দিলে মহাপাপী, যা শিরকের মতো অতি মহাপাপের সাথে ব্যক্ত করা হয়েছে। প্রথম বলা হলো কি শিরিক, তারপরে মা বাপের অবাধ্য হওয়া, তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া, কাছাকাছি বিশাল গোনা। যেমন আল্লাহ পাক উক্তরূপে উভয়কে সংযুক্ত করে বর্ণনা করে বলেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মূর্তিরূপ অপবিত্রতা থেকে দূরে থাকো, মূর্তিরূপ অপবিত্রতা থেকে দূরে থাকো, আর মিথ্যা কথন মিথ্যা সাক্ষী দেওয়া থেকে দূরে থাকো। তাহলে মূর্তির পাশাপাশি কাকে বলা হলো, শিরকের পাশাপাশি কার কথা বলা হলো? মিথ্যা সাক্ষী দেওয়ার কথা, মিথ্যা কথা বলার কথা। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, যখনই মিথ্যা সাক্ষীর কথা বললেন তখনই খাড়া হয়ে বা সোজা হয়ে বসলেন, কিন্তু এই দুষ্কর্মের ভয়াবহতা গুরুত্ব বর্ণনা করতে গিয়ে সকলকে সাবধান করে উঠে বসে তা উল্লেখ করলেন। তৃতীয়ত তা পুনঃ পুনঃ ফিরিয়ে ফিরিয়ে বারবার বলতে লাগলেন, আলা ওয়া কাউলুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর, ফিরিয়ে ফিরিয়ে বলতে লাগলেন এবং তার সর্বনাশিতা বর্ণনা করলেন। সুতরাং জীবের এমন পাপ অত সহজ নয় যত সহজে মানুষ তা জীব হিলিয়ে করে থাকে। মিথ্যা সাক্ষী দিয়ে দিল, একটা মানুষের সর্বনাশ ঘটালো। বহু মানুষ না জেনে ও ঘটনা দর্শন না করে কারো পক্ষে বা কারো বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে থাকে। কারো প্রতি হিংসা ও শত্রুতা থাকার জন্য তার বিপক্ষে, অথবা কারো প্রতি আত্মীয়তা ও সম্পত্তি থাকার সম্প্রীতি থাকার জন্য, অথবা তার অর্থ লোভে তাকে পয়সার লোভ দেখানো হয়, অথবা তাকে ভয় দেখানো হয়, অথবা তার কথায় আস্থা রেখে, অথবা তার প্রতি সদয় হয়ে তার সপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে থাকে, মিথ্যা সাক্ষী দিয়ে দিল। তদনুরূপ অনেকে বহু অন্যায় মিথ্যা সাক্ষী দান করে থাকে, হারাম লেনদেন সাক্ষ্য প্রদান করে, অন্যায়ভাবে কারো জমি সম্পদ আত্মসাত করাতে, অন্যায়ভাবে কারো জমি কারো নামে লিখিয়ে দিতে বা সাক্ষী দিতে তারা কোনটা বোধ করে না। একজনের জমি একজনের নাম জানছেন আপনি যে এটা অন্যায়ভাবে লেখাচ্ছে, কিন্তু জমি লেখার সময় সাক্ষী চায় না, জমি রেজিস্ট্রি করার সময় সাক্ষী চায়, আপনি সাক্ষী দিচ্ছেন, এটা জায়েজ না জায়েজ? না জায়েজ। জমি লিখানোর সময়ে যদি আপনি জানেন যে এটা অন্যায়ভাবে রেজিস্ট্রি হচ্ছে, অন্যায়ভাবে জুলুম করে হরফ করা হচ্ছে, আত্মসাত করা হচ্ছে, কিংবা কাউকে ঠগিয়ে নেওয়া হচ্ছে, লেখানো হচ্ছে, তাহলে সেই জমিতে সেই জমি রেজিস্ট্রি করার সময় আপনার সাক্ষী যাওয়া মিষ্টি খাওয়ার লোভে। আপনার দেশে মিষ্টি খাওয়ায় না রেজিস্ট্রির সময়? হ্যাঁ, রেজিস্ট্রি মিষ্টি খাওয়ায়, তারপরে হোটেলে ভাত খাওয়ায়, এই খাওয়া লোভে যদি আপনি যান সাক্ষী দিতে, কিংবা কিছু টাকা দেবে তাকে, আপনি জানছেন যে এটা অন্যায়, এই সাক্ষী রেজিস্ট্রি অন্যায়, তাহলে আপনি সেখানে যাবেন না এবং সাক্ষী দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরকে লানত করেছেন, অভিশাপ করেছেন। আর কাকে? যে সুদ খাওয়ায়, যে সুদ দেয় তাকেও। আর কাকে? ওয়াকাতিবাহু, যে সুদের ব্যাপারটা কারবারটা লেনদেনটা লেখালেখি করে তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। ওয়া শাহিদাইহে, আর যারা লেখালেখিতে এই লেনদেনে এই কারবারে দুটো সাক্ষী লাগে, এই সাক্ষী যারা দেয় তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। সুদ খায় না কিন্তু সুদের সাক্ষী। এই জন্য বলা হচ্ছে সুদী ব্যাংকে চাকরি করা হারাম। কেন? না, সুদী ব্যাংকে সবই সুদী কারবার, আর সেখানে সাক্ষী দেওয়া হয়, সেখানে লেখা হয়, সেখানে হিসাব করা হয়, সুদীর টাকা হিসাব করা হয়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সুদের ব্যাংকে চাকরি করা হারাম বলা হয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুদের সাক্ষী হবে, সুদের কারবারে ঋণ ঋণ দেওয়াতে, সুদের উপরে ঋণ দেওয়া নেওয়ার যে সাক্ষী হবে, সেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে অভিশপ্ত। আপনারা শুনেছেন নোমান বিন বাশির, তিনি তার আব্বা তাকে কিছু সম্পত্তি বা কিছু জিনিস দেওয়ার জন্য বললে, মা তাকে বললেন যে আমি এই ব্যাপারটা মানব না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সাক্ষী দিয়েছেন। এই ব্যাপারটা সাক্ষী মানলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? তখন ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাপ গেলেন, বললেন, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর মা বলছে আপনাকে সাক্ষী থাকতে হবে, আমি এই ছেলেকে আমি এই এই দিচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিছলা হাজা, তোমার আর ছেলে আছে? ও জি হ্যাঁ। বলতে প্রত্যেক ছেলেকে কি তুমি একই ভাবে দিয়েছো? তখন তিনি বললেন যে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফারজিহু, ওকে যা দিয়েছো তুমি ফিরিয়ে নাও, কারণ পাঁচটা সন্তান সমান, তুমি একে দিয়েছো আর কাউকে দিলে না, ফিরিয়ে নাও। অন্য এক হাদিস, অন্য এক বর্ণনায় আছে, ফাল তাহাজা বি ওয়ালাদিকা কুল্লিহিম, প্রত্যেক ছেলেকে দিয়েছো? কালা, তিনি বললেন না। তখন বললেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং ছেলেদের ব্যাপারে ইনসাফ বজায় রাখো। তারপরে অন্য এক বর্ণনায় আছে, ইয়া বাশির আল্লাহকা ওয়ালাদুন সেওয়া হাজা, বাশির, তোমার কি এছাড়া অন্য ছেলে আছে? তিনি বললেন, জি হ্যাঁ আছে। আকুল্লুহুম ওয়াহাবতা, আকুল্লুহুম বা কুল্লাহুম ওয়াহাবতা লাহু মিসলা হাজা, তো এর মতো কি সবাইকে দান দিয়েছো? কালা, কালা ফালা তুশহিদনি, যদি না দিয়ে থাকো তাহলে আমাকে সাক্ষী মেনো না। ইদান ফা ইন্নি লা আশহাদু আলা জোর, ফালা তুশহিদনি ইদান ফা ইন্নি লা আশহাদু আলা জোর, তুমি আমাকে সাক্ষী মেনো না, তাহলে তুমি আমাকে সাক্ষী মেনো না, কারণ আমি জুলমে সাক্ষী দিই না, জুলুমের উপরে সাক্ষী দেব না। ওয়াফি রিওয়ায়াহ লা তুশহিদনি আলা জোর, ওয়ার অন্য রিওয়ায়াতে আছে, ওয়াশহিদ আলাইয়া আলা হাজা গাইরি, আমাকে ছেড়ে অন্য কাউকে সাক্ষী দেখো, তার মানে এই যে অন্যায় হচ্ছে এই অন্যায়ের সাক্ষী আমি দেব না। অন্য এক বর্ণনায় আছে, তুমি কি চাও তোমার প্রত্যেক ছেলের খিদমতে তুমি সবাই সমান হবে, তোমার সবাই সমানভাবে তোমার খিদমত করবে? তো তিনি বললেন, জি হ্যাঁ। বাশির বললেন, হ্যাঁ আমি চাই। বল তাহলে সবাইকে সমানভাবে দাও, আর খবরদার অন্যায় আমাকে সাক্ষী মেনো না। তার মানে বোঝা গেল কি, অন্যায় সাক্ষী দেওয়া জায়েজ নয়। অন্যায় যেখানে দেখবেন অন্যায়ভাবে লেখা হচ্ছে, অন্যায়ভাবে কিছু বিচার হচ্ছে, অন্যায়ভাবে সাক্ষীর প্রয়োজন পড়ছে, তখন আপনি অন্যায়ভাবে সাক্ষী দেবেন সেটা চলবে না। জানেন তো, শুনির সাক্ষী মাতাল, শুনির সাক্ষী মাতাল হয়, এদের রসনার বিষধর সর্প একই সঙ্গে বহু মানুষকে দংশন করে, একাধিক ক্ষতির শিকার করে। যেমন মিথ্যা সাক্ষী দিয়ে বিচারককে ন্যায় বিচার হতে ভ্রষ্ট করা হয়, যার ফলে ওই ব্যক্তি অবিচারের কারণ হয় আর বিচারপতি বাধ্য হয়ে অজান্তে না হক ফায়সালা করে দেয়। যার সপক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া হয় তার প্রতিও অন্যায় করা হয়, যেহেতু এই সাক্ষী দ্বারা তার এমন সম্পদ বা অর্থ লাভ হয় যাতে তার কোনো হক বা অধিকার নেই, ফলে সে তখন তা গ্রহণ করে, আসলে দোজকের আগুন গ্রহণ করে। যে জানে যে এটাতে আমার অধিকার নেই, অথচ সাক্ষী নিয়ে মিথ্যা সাক্ষী প্রমাণ করে তার সপক্ষে বিচার হয়ে গেল এবং সে সেটা ফিরিয়ে পেল বা পেল, দখলের সুযোগ পেল, অধিকার পেল, সেটা কিন্তু সে আসলে নেবে জাহান্নামের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া ওয়ালাআল্লা বাদাকুম আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বাদ। তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, আর বিচার আনার পরে আমরা তোমাদের মধ্যে কেউ ভালো কথা বলতে পারে, বেশ চটকদার কথা বলতে পারে, হ্যাঁ চাটুকথা আছে, কথা বলার ঢং আছে, সে ভালো করে গুছিয়ে বলে আর কেউ বলতে পারে না। সুতরাং আমি ফা আকদি লাহু আলা নাহবি মিম্মা আসমা আমিনহু, যেমন শুনি আমি সেই রকম বিচার করি। আমি তো গায়েবের খবর জানি না, তাই না? আল্লাহ নবী গায়েবের খবর জানতেন? আল্লাহ নবী গায়েবের খবর জানতেন না। আমি তোমাদের কাছ থেকে যেমন শুনি তেমনি বিচার করি। ফা কাতাআতু লাহু ফামান কাতাআতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন ফালা ইয়াখুযহু। আমি যদি কারো অন্যায়ভাবে কোন ভাইয়ের অধিকার কাউকে দিয়ে দিই যার অধিকার নেই, ফালা ইয়াখুযহু, সে যেন গ্রহণ না করে, সে যেন গ্রহণ না করে, সে জানছে যে আমার অধিকার নেই। কিন্তু আল্লাহর নবী বিচারে কি হয়ে গেল, তিনি যেমন শুনলেন সেরকম বিচার করলেন, তার অধিকারে চলে গেল, খবরদার সে যেন গ্রহণ না করে। ফাইন্নামা আত্তাউলাহু বিহি কিতআতাম মিনান নার, কারণ সে যদি গ্রহণ করে তাহলে আমি তার জন্য জাহান্নামের একটা টুকরা দিয়ে সে হাতে করে গ্রহণ করে। জাহান্নামের টুকরা গ্রহণ করা হয়, আপনি যদি জানেন যে এটা আমার অধিকারে নেই। বিচারে হলো, আবার উদাহরণ দিয়ে বলি, এই এই ক্যামেরাটা আপনি বলছেন আমার, আমি বলছি আমার। সাক্ষী প্রমাণ পেশ করার পর আপনি জানছেন মনে মনে যে ক্যামেরা আমার নয়, কিন্তু সাক্ষী দিয়ে প্রমাণ হয়ে গেল যে এটা আপনার, আপনি মনে মনে খুশি হয়ে ক্যামেরাটা নিলেন, অথচ আপনি জানেন যে এটা আমার নয়। এটা কি না হলো? জাহান্নামের আগুনের একটা টুকরা নেওয়া হলো। তার মানে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে এই সাক্ষীর জন্য, এই নেওয়ার জন্য। যার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয় তার হককে বড় জুলুম করা হয়, বুঝতেই পাচ্ছেন, যেহেতু ওই মিথ্যা সাক্ষী দ্বারা তার নিজস্ব অধিকার ও সত্য হাতছাড়া হয়, যাতে সে অত্যাচারিত হয়। যার হক আপনি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে হক থেকে বঞ্চিত করলেন, সে অত্যাচারিত হয় এবং অত্যাচারিতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জানেন সে যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে, আর করবেই, সে যদি অত্যাচারিত হয়, আপনার হক আপনার কাছ থেকে ছিনিয়ে নিল একজন সাক্ষীর জন্য, তো সেই সাক্ষীর প্রতি তার রাগ হবে এবং রাগে তার জন্য বদদোয়া করবে, আর অত্যাচারীদের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মাঝে আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে, অত্যাচারীদের বদদোয়া থেকে দূরে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার মাঝে এবং ওই দোয়ার মাঝে, আল্লাহর মাঝে এবং ওই দোয়ার মাঝে কোন পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুতরাং মিথ্যা সাক্ষী দিয়ে বদদোয়া খেতে হয়, এই দোয়ার জন্য আকাশের দোয়া খোলা হয়, আকাশের দরজা পর্যন্ত খুলে দেওয়া হয়, এবং তার জন্য আল্লাহ পাক বলেন, সালাসাতুন লা তুরাদ্দু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা রদ করেন না, দাওয়াত সাইম হাত্তা ইফতার, রোজা রাখা অবস্থায় দোয়া, রোজাদারের দোয়া কবুল হয়, ইফতারের সময় না। রোজা সারাক্ষণ যতক্ষণ রোজায় থাকবেন ততক্ষণ আপনার দোয়া কবুল হবে, একটা হাদিস জয়ীফ হাদিসে আছে ইফতারের সময়, কিন্তু ইফতারের সময় না, রোজা অবস্থায় থাকলেই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। ওয়াল ইমামুন আদিল, আর যে ইনসাফকারী ন্যায়পরায়ণ বাদশাহ হবে তার দোয়া আল্লাহ কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, আর মাজলুমের দোয়া, অত্যাচারিতের দোয়া, ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, মেঘের উপরে আল্লাহ তুলে নেন, নিজের কাছে তুলে নেন। ওয়াইফতাহু লাহু আবওয়াবাস সামা, আর তার জন্য আসমানের দরজা খুলে দেন। ওয়াইয়াকুলুর রব, আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, লা আনসুরান্নাকা ওয়ালা উবাদাহিন, আমি তোমাকে সাহায্য করব যদিও কিছু পরে হয়। কাকে সাহায্য করব? মাজলুমকে, অত্যাচারিত, যে অত্যাচারী তার উপর অত্যাচার করেছে সে অত্যাচারিত হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে সাহায্য করব। কাকে সাহায্য করব? মাজলুমকে, যার প্রতি জুলুম করা হয়েছে, যার প্রতি অত্যাচার করা হয়েছে, তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন যদিও পরে হয়, সাথে সাথে না হয়। এমনও হতে পারে বদদোয়া করেছে সাথে সাথে দোয়া কবুল হয় না, কিন্তু সেই বদদোয়া পরে ফলে ফলে আল্লাহ তাআলার ওয়াদা যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও তুমি যদিও কিছু পরে হয় যেহেতু তুমি মাজলুম অত্যাচারিত। মিথ্যা সাক্ষ্য দ্বারা অপরাধীদেরকে অপরাধের শাস্তি হতে নিষ্কৃতি দেওয়া হয়। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে একজন অপরাধী সেই অপরাধীকে বাঁচিয়ে নিলেন, যার ফলে দুষ্কৃতীরা সহযোগী ও আশ্বাস পেয়ে দুষ্কর্মে উদ্বুদ্ধ ও বিচলিত হয়। সাক্ষীর সাহারায় তরে যাবে এই ভরসায় নির্ভয়ে পাপাচার চালিয়ে যায়। আর এই জন্যই জানেন রাজনৈতিক নেতাদের ছেলেরা ভাইরা বেশি অত্যাচার করে, তাই না? কেন? জানছে যে আমাদের তো আছেই, আমাদের রাস্তা খোলা আছে। এরা বেশি অত্যাচার চালায় এবং অত্যাচারের রুলার চালায়, তারা জানে যে আমরা বেঁচে যাব। বিভিন্ন অবৈধ ব্যবসা ইত্যাদিতে এরা জড়িত থাকে, কেন? তাদের ওপরে হাত থাকে, সেই হাতের জন্য জানে যে তারা সাক্ষী রেডি আছে যে আমাদেরকে সার্টিফাই করে দেবে, খালাস আমরা একটা টেলিফোন করে দেবে, থানা থেকে বেরিয়ে যাবো। এই জন্য তাদের অত্যাচার বেশি হয়, কিন্তু এর ফলে কি হয়, দুষ্কর্ম বেড়ে যায়, বৃদ্ধি পায়। মিথ্যা সাক্ষর ফলে একাধিক হারাম কর্মে আপতিত হতে হয়, কত নিরপরাধ মানুষের জীবন হতাহত হয়, কত মানুষের অর্থ সম্পদ না হোক আত্মসাৎ করা হয়। ওই সাক্ষ্য দ্বারা বিচারকারী এবং যার বিরুদ্ধে বিচার করা হয়ে থাকে সে কিয়ামতের বিচার কোর্টে মহান বিচারক আল্লাহর সামনে মিথ্যা সাক্ষীরা তার প্রতিবাদী হয়ে ইনসাফ চাইবে। আর জানেন, বুঝতেই পাচ্ছেন, মনে করুন একটা লোকের বিরুদ্ধে আপনি সাক্ষী দিলেন, আমি এই লোকটাকে দেখেছি ব্যবিচার করেছে, এবার লোকটা বিবাহিত, এর শাস্তি কি জানেন তো? একে কি করা হবে? হত্যা করা হবে না? তাহলে আপনার মিথ্যা সাক্ষী, অথচ ও ব্যবিচার করেনি, কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর জন্য তাকে ব্যবিচারী বানিয়ে কি করলেন? হ্যাঁ, তাকে আপনি হত্যা পর্যন্ত পৌঁছে দিলেন। এইভাবে অনেক কিছু আছে যেগুলো মিথ্যা সাক্ষী দিয়ে আপনি তার বিরুদ্ধে এমন শাস্তি আনতে পারেন যে শাস্তিতে তার জীবনহানি ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে, সম্ভ্রমহানি হতে পারে। সুতরাং এ বিষয়ে সতর্কতা জরুরি যে মিথ্যা সাক্ষী বিশাল, আর মিথ্যা সাক্ষীর মানেই হচ্ছে মিথ্যা কথা, বিশাল কথা। অযোগ্য অথবা অপরিচিত ব্যক্তি সার্টিফাই করা, আপনার কাছে এলো কেউ সার্টিফাই নিতে এলো, যেখানে অনেকে পঞ্চায়েতে সার্টিফিকেট নিতে যায়, অনেকে বড় বড় হুজুরদের কাছে সার্টিফাই নিতে যায় যে আমার একটা তাওসিয়া লিখে দেন, আমার একটা কি বলে ওটাকে সার্টিফাই লিখে দেন, আমি অমুক জায়গায় পেশ করব চাকরিতে, বা অনেক ক্ষেত্রে দরকার হয়। আপনি জানেন না, আপনি একটা ফিস নির্ধারিত করেছেন, এত টাকা লাগবে, আমি তোমাকে সার্টিফাই দেব। বুঝতে পেরেছেন? আমরা জানি এমন এমন লোক আছে যে তার সঙ্গে লেটার প্যাড রাখাই থাকে, এসে বললো ভাই আমার একটা সার্টিফিকেট লিখে দেবে, সে চেনে না আমাকে, খালি ৫০০ রিয়াল দেবো, সে আমাকে সার্টিফাই লিখে দেবে। বুঝতে পারছেন? এটা এর সাক্ষী হলো না, জেনে সাক্ষী দিচ্ছেন, আপনি আমার সম্পর্কে জানলেন না, অথচ আপনি না জেনেই সাক্ষী দিচ্ছেন, এটা অপরাধ। যেহেতু প্রশংসাকারী তার প্রশংসা নামায়, প্রশংসার যোগ্য নয় এমন ব্যক্তির প্রশংসা করলে, তার অজ্ঞাত ব্যক্তিত্বের সুগুণ বর্ণনা করলে মিথ্যা সাক্ষী দেওয়া হয়। যেমন মিথ্যা সাক্ষ্য দানকারী অত্যাচারীর নির্দোষিতা বর্ণনা করে প্রশংসা এবং অত্যাচারীদের দোষ বর্ণনা করে দুর্নাম করে, এর দ্বারা সে বিচারক ও মানুষকে ধোকায় ফেলে। বুঝতে পারছেন? যদি আমার সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি সাক্ষী দিচ্ছেন, আর তার মানেই হচ্ছে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। যদি আপনি কারো সাক্ষী সার্টিফাই করতে হয়, কাউকে সাক্ষী দিতে হয়, হাদিসে নিয়ম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অমককে এই এই ধারণা করি আর আল্লাহ তার হিসাব গ্রহণকারী, ওলা উজাক্কি আলাল্লাহি আহাদা, আর আল্লাহর উপরে কাউকে কারো প্রশংসা করি না, কারণ আল্লাহ তাআলাই সবকিছু জানেন, আমি জানি না। তারপরে সে লিখবে, তার মানে সে শিওর ভাবে বলবে না যে এই ছেলেটাকে আমি জানিও চিনি, সে একজন সৎ লোক, অথচ সে চিনে না, জানে না। এইভাবে সাক্ষী দিয়ে কত লোক, কত অযোগ্য লোক চাকরি পাচ্ছে, তাই না? কত অযোগ্য লোক স্কলারশিপ পাচ্ছে, কত অযোগ্য লোক ঋণ পাচ্ছে, লোন পাচ্ছে, কিসের জন্য? ওই মিথ্যা সাক্ষীর জন্য, মিথ্যা সার্টিফাইয়ের জন্য। আপনি নেতা মানুষ, আপনার কাছে এসেছে, আপনি লিখে দিলেন, কিছু টাকার লোভে লিখলেন, ঘুষের জন্য লিখলেন, এ হচ্ছে কি? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষ্য দানে সেই সমাজপতি ও আলেমরাও সামিল, যারা অপরকে ভ্রষ্ট করে, সৎ জানা সত্ত্বেও অসৎ পরামর্শ ও নির্দেশ দান করে থাকে, সুপথ জানা সত্ত্বেও কুপথকে সুশোভিত করে মানুষের কাছে, অজ্ঞ মানুষদের কাছে পেশ করে, আর অজ্ঞ মানুষরা তাতে ভ্রষ্ট হয়ে যায়। সত্য স্পষ্ট হওয়ার পরও তা গোপন রেখে মিথ্যার উপর নির্বিচল থেকে এবং মিথ্যাকে সত্যরূপে মানে ও প্রকাশ করে, এমন সর্বনাশীদের সংখ্যা মোটেই স্বল্প নয়। নিজের গদির বাঁচাবার জন্য, নিজের গদির রক্ষার জন্য সে আর সত্য কথাটা বলে না, জানে, মনে পড়েন, জানে যে এটাই সত্য, কিন্তু সেই সত্যটাকে প্রকাশ করে না, কারণ প্রকাশ করলে তার নিজের গদি আর টিকবে না, নিজের গদির পায়া নড়ে যাবে, তাই সত্যটাকে প্রকাশ করে না। মনে প্রাণে সত্য জানে কিন্তু সত্যটাকে মানুষের কাছে প্রকাশ করে না, তার কারণ নিজের প্রেস্টিজ রাখতে গিয়ে, নিজের গদি রাখতে গিয়ে। আপনারা জানেন শুনেছেন অনেক মানুষ নিজেদের ভক্তি ভাজনের মিথ্যা প্রশংসা করে ভক্তি বাড়িয়ে থাকে। কিছুদিন আগে চাঁদে দেখা গেল কাকে কাকে, এরা বললো অমুককে চাঁদে দেখা গেছে, ওরা বললো অমুককে চাঁদে দেখা গেছে। এইভাবে চাঁদে দেখিয়ে মানুষ কি করলো, তার ভক্তি ভাজনের ভক্তি বাড়ালো আর কারো কাছে হাস্যের পাত্র হল। এইভাবেই ধর্মধ্বজীরা উল্লেখযোগ্য, যারা কোন কবর বা আস্থানের আস্থানার নামে পরিকল্পিত সুশোভিত রূপে মিথ্যা রটিয়ে সেখানে গেলে আশা পূর্ণ হয়, সেখানে যে আশা নিয়ে যাবে সেই আশাতেই পূর্ণ হবে, ওখানে কেউ গেলে খালি হাতে ফেরে না, প্রাপ্ত ওখানে গিয়ে দোয়া কবুল হয় ইত্যাদি বলে মানুষকে তার পূজার প্রতি, এবং যেমন দুর্গা পূজা করে এরা দুর্গা পূজার প্রতি আহ্বান করে, এবং ভক্তদের নজর নিয়াজ ইত্যাদি সম্পদ দ্বিধায় লুটে খায়। কেউ বাধা দিতে গেলে বলে এমনটি না করলে আউলিয়াদের প্রতি বেয়াদবি হয়, আউলিয়াদের বেয়াদবি হয়, চাদর চড়াতে হবে, তার বাতি জ্বালাতে হবে, সেখানে মেলা করতে হবে, উরস করতে হবে, তবেই নাকি আউলিয়াদের প্রতি আদব বজায় হয়। আর যদি না করি, যদি মানা করি, তাহলে তুমি বেয়াদব, তুমি হচ্ছে ওয়াহাবি, তুমি হচ্ছে গোস্তাখে রাসুল, তুমি হচ্ছে গোস্তাখে আউলিয়া, তুমি এদের প্রতি কোন শ্রদ্ধা জানো না, এদের প্রতি আদব জানো না, তাই এদের বিরুদ্ধে বলছো। বিরুদ্ধে কোথায় বললাম? অলিয়া আউলিয়ার বিরুদ্ধে বলি না, বলছি তার কবরে যেও না, তার কাছে কিছু চেও না, এটা কি বিরুদ্ধে বলা হলো? এটা নাকি তাদের সম্মান থাকে না? আর তারা চায়, তারা করে, তারা চাদর চড়ায়, তারা ধূপবাতি দেয়, তারা আগরবাতি দেয়, তারা মোমবাতি দেয়, তারা সম্মান করে। আর যারা করে না তারা হচ্ছে আউলিয়া বিরোধী, ওরা আউলিয়া মানে না, ওরা কাফের ইত্যাদি বলে ফতোয়া দিয়ে তাদেরকে ছোট করে। ওই সমস্ত তথাকথিত আউলিয়াদের বুজুর্গী ও কেরামতি প্রকাশ করার জন্য মিথ্যা কেচ্ছা কাহিনী বানিয়ে প্রচার করে, কত রকমের মিথ্যা বলে। আপনারা শুনেছেন ওই যে আব্দুল কাদের জিলানির, যদি মহিলারা খালি মাথায় নাম নেয় তো চুল ঝরে যায়, তারপরে আরো কত কি মিথ্যা বানিয়ে, ওখানে যাস না, ওখানে যদি জুতো পরে যাস তো পা বেঁকে যাবে, ওখানে থুতু ফেলিস না, ওখানে থুতু ফেললে ঘাড় বেঁকে যাবে ইত্যাদি মিথ্যা জিনিস, মিথ্যা কথা বলে বলে তাদের সম্মান বাড়ায়, তাদের বুজুর্গি বাড়ায়। ও কখনো বা অনেক জায়গায় অনেকে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে ভক্তিবাদনের ভক্তিতে অতিরঞ্জন করে, স্বপ্ন বলে স্বপ্নে দেখেছি, এই তার মানে তার বুজুর্গির জন্য স্বপ্ন দেখেছে। আর এই ভক্তি প্রকাশের জন্য তাদের জন্মবার্ষিকী, উরস, ইশালায় সওয়াব প্রভৃতির উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও মেলার আয়োজন করে থাকে, যাতে শিরিক বিদাত গান বাজনা নাটক যাত্রা থিয়েটার সিনেমা অশ্লীলতা জোয়া ব্যবিচার ও নারী পুরুষের অবাধ মেলামেশার বিপুল সরগরম সমাবেশ ঘটে এই মেলাতে। এমন আহ্বায়কদের অবস্থা যে কি তা একজন সাধারণ মুসলিমও জানিমান আছে সে ধারণা অনুমান করতে পারে। অনুরূপ আর একদল মিথ্যাশ্রয়ী গণ্য ব্যক্তি যারা কাফের পাশ্চাত্য সমাজের প্রতি আকৃষ্ট হয়ে ওই সমাজের প্রশংসা করতে থাকে, কাদের? পশ্চিমের প্রশংসা করে। পশ্চিমে দেখো তারা কত উন্নত, তাদের কত জ্ঞান বিজ্ঞান, তাদের এই সেই মিথ্যা সাহায্য নিয়ে শান্ত মুসলিম সমাজে বিভিন্ন ফাসাদ ও বিঘ্ন সৃষ্টি করে। তারা বিভিন্ন প্রচার মাধ্যমে মানুষকে নৈতিক শৈথিল্য, চারিত্রিক স্বাধীনতা ও যৌন স্বাধীনতা সম্পর্কে বলে থাকে এবং বলে কি, ওদের মতো না হলে আমরা উন্নত হতে পারব না, ওদের মতো যদি আমরা নারী স্বাধীনতা না দিই তো আমাদের দেশ উন্নত হবে না, নারী স্বাধীনতাতেই দেশ আছে, নারীর প্রতি যে সম্মান দেবে না সে জাতি সম্মান পাবে না। ঠিক আছে, অসম্মান তো করছি না, কিন্তু বলছে না নারীকে সম্মান দেওয়া মানে হচ্ছে নারীকে নেতৃত্ব দিতে হবে, নারীকে যৌন স্বাধীনতা দিতে হবে, নারীকে মানে বয়ফ্রেন্ড গ্রহণ করার সুযোগ দিতে হবে, আর স্বামী থাকা সত্ত্বেও সে এখানে সেখানে ঘুরে বেড়াবে, এইসব স্বাধীনতা দিলেই তবেই নারীর সম্মান দেওয়া হবে, আর তা না দিলে পরে দেশের কোনো উন্নতি হবে না। নারী স্বাধীনতার নামে ইসলামী সমাজ ব্যবস্থাকে পায়ে দোলে নগ্নতার প্রতি আহ্বান করে এবং এরই উপর তারা তাদের জিহ্বা ও কলমকে নিযুক্ত রাখে। পরিবেশ এমন নোংরা ও ঘোলাটে হয়ে গেছে যে এ ধরনের কথা বলতে বা লিখতে তারা এতটুকু লজ্জাবোধ সংকোচ করে না। আর এটা হলো সমত প্রকাশের স্বাধীনতা, এরা বলছে বাক স্বাধীনতা, নিজের স্বাধীনতা এর হিসাবে আমার মত প্রকাশের অধীন আমার স্বাধীনতা আছে, আমার অধিকার আছে, আমি একজন নাগরিক, আমি যা ইচ্ছে তাই বলতে পারব, আমি তোমার বিরুদ্ধেও বলতে পারবো, তোমার বেটির বিরুদ্ধেও বলতে পারবো, তোমার মায়ের বিরুদ্ধেও বলতে পারবো, আমার বলার অধিকার আছে, আমার জবানে কেউ হাত দিতে পাবে না, এরা পাগল না? একমাত্র পূর্ণ স্বাধীনতা কার আছে? পাগলের আছে, তাও পাগল অনেক সময় মার খায়। অনেকে বলে পাগল মানে ছাড় ছাড় ছাড় না, অনেক সময় পাগলও মার খায়, চাটি খায়। পাগল বলি কি যা মানতাই বলবে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ঠিক আছে, কিন্তু তোমার মেয়ের বিরুদ্ধে যখন বলা হবে, তোমার মায়ের বিরুদ্ধে যখন বলা হবে, তখন তুমি চুপ থাকবে? কেন বলছো বাক স্বাধীনতা? আল্লাহর নবীর বিরুদ্ধে বলা হবে বলছে বাক স্বাধীনতা আছে, আল্লাহর বিরুদ্ধে বলা হবে বাক স্বাধীনতা আছে, আর তোমার মায়ের বিরুদ্ধে যখন বলা হবে, তোমার বেটির বিরুদ্ধে যখন বলা হবে, তখন বাক স্বাধীনতা নেই। নিজের স্বার্থ রক্ষার জন্য বলো বাক স্বাধীনতা, আর অপরে যখন বলবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে তখন বাক স্বাধীনতা। এই যে বাক স্বাধীনতা দিয়ে রেখেছে এরা, এদের সমত প্রকাশের স্বাধীনতা বলে, এতে নাকি প্রত্যেকের অধিকার আছে, অর্থাৎ যার যা ইচ্ছা তাই বলতে পারে, যার যা ইচ্ছা তাই খেতে পারে। পাগল, পাগল ছাড়া আর কে? শাসনের বাঁধনও এত ঢিলে যে তাদেরকে প্রতিহত করার পরিবর্তে উৎসাহিত করা হয়। দেশের দেশের আইন সেরকম, দেশের আইনেও আছে যে সবারই মত প্রকাশের অধীনে স্বাধীনতা আছে, সুতরাং সেখানে কোনো আশা নেই। বরং অধিকাংশ শাসন ব্যবস্থায় ঢিটেপোনা ও ধৃষ্টতার ছায়া পরিচালিত, কারণ প্রায় দেশে ঢিটের সংখ্যায় বেশি, আর যার ভোট বেশি তারই রাজত্ব, তারই শাসন। সুতরাং ভোরে গেছে, বুঝতেই পাচ্ছেন যে সংস্কৃতির নামে ড্যান্স আর অশ্লীল নাচ গান আর ওদেরই সংখ্যা বেশি, দেখার সংখ্যাও বেশি। আর দুঃখের বিষয় হলো যারা ইসলামপন্থী, যারা ইসলাম চায়, তারাও তলায় তলায় গিয়ে তাদের পেছনে তাদের ড্যান্স দেখে, তাদের সিনেমা দেখে, তাদের সবকিছুই দেখে। সুতরাং সরকার তাদেরকে উচ্চ করলে আমরা যদি ভর্ৎসনা করি আমাদেরও ভুল, কারণ আমরাও তাদের সেই ড্যান্স, সেই অভিনয়, সেই সবকিছু দেখে থাকি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে দেশের অবস্থা, দেশের পরিবেশ এমন, তাতে তারা সত্যাশ্রয়ী হোক অথবা তার বিপরীত, এটাই হচ্ছে বর্তমানের পৃথিবীর সভ্যনীতি। যার ভোট বেশি তার রাজত্ব, তার শাসন। আর চিরজীবন আপনারা জেনে এসেছেন যে কোন সময়ে ভালো লোকের সংখ্যা বেশি হয় না। সংখ্যা বেশি কার হয়? খারাপ লোকের হয়, ওই ঢিটে লোকের বেশি হয়, ওই নোংরা লোকদের বেশি হয়, আর তার জন্যই তাদেরই শাসন চলে, তাদেরই রাজত্ব চলে। আর তাদের রাজত্বের বিরুদ্ধে যদি কোনো ভালো লোক যায়, বুঝতেই পাচ্ছেন, তাকে দাবিয়ে দেওয়া হয়। অনেকে মৌলানা মৌলানা সেজে টাইটেল, বিভিন্ন টাইটেল নিয়ে জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাত প্রভৃতির বৈধতা সাধারণ ফতোয়া দিয়ে থাকে। শুনেছেন রেডিওতে, শুনেছেন টিভিতে, নানির আসর, দাদির আসর, সেখানে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কত প্রচার, আর সেখানে কোরআনের আয়াত পেশ করা হয়। কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে বলা হয় যে জন্ম নিয়ন্ত্রণ করো, বেশি সংখ্যা করা হবে না। বুঝতেই পাচ্ছেন কিভাবে তারা ভাড়া করা আলেম ওলামা তারা এসে এভাবে কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেয়, অথচ কোরআন হাদিসের বিরুদ্ধে বলতে গিয়ে কোরআন হাদিসকেই ব্যবহার করে। সুবহানাল্লাহ। অনেকে দ্বিধা হয় না ধর্মপ্রাণদের মনে আঘাত হানতে, এরা মনে করে এদের মুসলিমদের চেয়ে ওরা পশ্চিমীরা ভালো। এরা যে কিছু লোক আছে যারা এসে প্রচার মাধ্যমে কাজ করে, তারা ভালো বলে কি যে এইসব দেশের লোকেরা বুঝতে পারে অশিক্ষিত, আধা মূর্খ, এইসব এইসব। পশ্চিম দিকে তাকিয়ে দেখো, পশ্চিমে সব হচ্ছে উন্নত, তারা সব শিক্ষিত, তারা সব জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ। অতএব তাদের পথ ধরো, যদি দেশের উন্নতি চাও তাদের পথ ধরো, যাদের প্রকৃত অবস্থা এই যে ওরা জিব্ত মানে গায়রুল্লাহ এবং তাগুত আল্লাহ ছাড়া সমস্ত পূজ্যমান বিভ্রান্তকর ব্যক্তি উপকরণের বিশ্বাসী, তারা ইমান রাখে। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, তোমরা কি বা তুমি কি দেখো নি তাদেরকে যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, তাওরাত ইনজিলের জ্ঞান দেওয়া হয়েছে। ইউমিনুনা বিল জিব্ত ওয়া তাগুত, যারা গায়রুল্লাহ এবং তাগুতকে বিশ্বাস করে। ওয়াইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, কাফেরদের জন্য বলে যারা ঈমান এনেছে মুসলমানদের চেয়ে ওরা ভালো, মুসলমানদের চেয়ে এদের উন্নতি কোথা, এদের মা সবসময় যাও কোর্টে যাও দেখবে এরা, থানায় যাও দেখবে এরা আছে, এরা মারামারিতে আছে, এরা সন্ত্রাসীতে আছে, এরা মারদাঙ্গাতে আছে, সব সময় নোংরাতে আছে। দেখো ওই দিকে তাকিয়ে ওরা কেমন উন্নত। আমাদের দেশে যতবার ধর্মঘট হয় পশ্চিমাতে হয়, আমাদের দেশে দিন রাত ধর্মঘট, হরতাল লেগে আছে, মারপিট লেগে আছে, রাজনীতি দাঙ্গা লেগে আছে, আর ও দেশে হয় না, কারণ দেশের মানুষ হচ্ছে সভ্য। সভ্য মানুষরা এইভাবে তার মার দাঙ্গা করে না, কিন্তু আমাদের দেশে অসভ্য মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তাই এখানে তার মার দাঙ্গা বেশি হচ্ছে। এইভাবে বুঝিয়ে সাধারণত, এইভাবে বলে সাধারণত মুসলমানদেরকে বোঝায়, যারা মুসলমান, এই মুসলমানরা দেখো এরা ঈমান এনেছে, এরা হচ্ছে পরেশগার মানুষ, এদেরকে বলছো কিন্তু এদের থেকে ওরা ভালো। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, যারা এই কথা বলবে আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ করেন। ওমাইয়াল্লাহ, আর আল্লাহ যাকে অভিশাপ করেন, ফালান তাজিদালা হুনাসিরা, তার কোন সাহায্যকারী পাবে না। আল্লাহ যাকে অভিশাপ করেন, ফালান তাজিদালাহু নাসিরা, কোন সাহায্যকারী পাবে না। এরা যেভাবে মুসলমানদেরকে ছোট ভাত ছোট করছে, অথচ আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা মনমারা হয়ো না, দুঃখিত হয়ো না, তোমরাই হবে পৃথিবীর সর্বোপরি সর্বশ্রেষ্ঠ মানুষ, কারা তোমরা, তবে শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, আসল মুমিন যদি হও, প্রকৃত মুমিন হলে তোমরাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু ওরা বলছে না, মুমিন হলে পিছিয়ে যাবে, ইমান আনলে পিছিয়ে যাবে, যদি অগ্রসর হতে হয়, অগ্রত অগ্রগতি যদি চাও, উন্নতি যদি চাও, প্রগতিশীল জগৎ যদি চাও, প্রগতিশীল জীবন যদি চাও, তাহলে ওদের দিকে তাকাও। এ হচ্ছে কি পশ্চাৎশীল, পেছনে যাবে, পেছনের দিকে চলে যাবে, ইসলাম মানলে পেছনের দিকে চলে যাবে। বরং পশ্চিমার আইন মানো, পশ্চিমার সমস্ত দেশের যে বিধি ব্যবস্থা আছে সেগুলোকে মেনে নাও, দেখবে তোমরা উন্নত হবে। এইভাবে অনেকে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে অথবা মানবতা ভ্রাতৃত্ববোধের পতাকা নিয়ে ধর্মের সর্বনাশ করে মানুষের মাঝে শান্তি আনতে চায়। সত্য মিথ্যা এবং অঙ্গার ও তুষকে একত্রিত করে একতাবদ্ধ হয়ে মুসলিম সমাজের সার্বিক কল্যাণের আশা করে। হয়তোবা তারা শপথ করেও বলে, অনেক সময় তাদেরকে বলা হয় তোমরা এরকম করছো কেন, তারা বলছে আমরা তো উন্নতির জন্য করছি, দেশের উন্নতির জন্য করছি। দেখেন কোরআনের কথা বলা আছে, যদি তারা যে করছে যা করার ফলে যদি কোন বিপদ আসে, কোন বিঘ্ন আসে, তখন তারা বলে কি সুম্মা জাউত, এসে কসম করে বলে ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা তো ভালোই চেয়েছি, আমরা তো তোমাদের মঙ্গল চেয়েছি, তোমাদের কল্যাণ আর সম্প্রীতি ছাড়া আমরা অন্য কিছু চাইনি, আমরা তো ভালোই চেয়েছি। মুনাফিকদের অবস্থা এটা। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এবং বলা হয় তোমরা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা কি বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধন করছি, আমরা তো মানুষকে বোঝাবার চেষ্টা করছি, আমরা তো সম্প্রীতি বজায় করার চেষ্টা করছি, আমরা একটা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার চেষ্টা করছি। খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন, ওরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, আসলে ওরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ওদের হুঁশ নেই, ওদের শৌর নেই, ওদের জ্ঞান নেই, ওদের বুদ্ধি নেই, ওরা জানে না যে ওরা অশান্তি সৃষ্টি করছে। মোট কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি, যে সাক্ষী, সাক্ষী দিতে হবে সত্য সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া হবে না কোনোভাবে, জাতির জন্য হোক, নিজের জন্য হোক, কারো সপক্ষে হোক বিপক্ষে হোক, যে সাক্ষী দেবেন সে সাক্ষী যেন সত্য সাক্ষী হয়। অন্যায় সাক্ষ্য দেওয়া হারাম, যেমন তেমনি হারাম সত্য সাক্ষ্য গোপন করা। আপনার কাছে সত্য সাক্ষ্য আছে, আপনি সাক্ষী দিলে পরে একটা লোক বেঁচে যায়, আপনি সাক্ষী দিলে একটা অপরাধী শাস্তি হয়, কিন্তু আপনি দেবেন না, কি জন্য, যে আপনার দেশের লোক, কি জন্য না আপনার আত্মীয়, তাই আপনি সাক্ষীটা দেবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুমু শাহাদা, খবরদার সাক্ষী সাক্ষ্য গোপন করো না। ওমাই ইয়াকতুমহা, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে, ফাইন্নাহু আসিমুন কালবহ, তার হৃদয় হচ্ছে পাপি, যে সত্য সাক্ষ্য গোপন করে তার হৃদয় হচ্ছে পাপি। ওয়াল্লাহু বিমা তাআমালুনা আলিমা, তোমরা যা করো আল্লাহ জানেন। সুতরাং সত্য সাক্ষ্য যদি আপনার কাছে থাকে, যদিও নিজের আত্মীয় সপক্ষে হোক বা বিপক্ষে হোক, বিপক্ষেও হয়, তাহলেও আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য গোপন করা চলবে না, সাক্ষ্য গোপন করা হচ্ছে কাবিরা গুনাহ। এবার অন্য এক প্রসঙ্গ, মিথ্যা অঙ্গীকার। আগেই বলেছিলাম যে মিথ্যা অঙ্গীকার করা কার অভ্যেস, মোনাফেকের অভ্যেস, মোমেনের অভ্যেস হতে পারে না। এই যা ওয়াদা আখলাফ, ওয়াদা করলো, ওয়াদা করে খেলাফি করে কারা, মোনাফেকি। ওই যে একটা গল্প বলেছিলাম যে আসে একজন অমুসলিম একজন মুসলিমকে টাকা ধার দিয়েছে, দিয়ে আসে বলে আগামী শনিবার দেবো, ইনশাল্লাহ আগামী শনিবার দেবো, তারপরে এলো বলে আগামী শনিবার দেবো ইনশাল্লাহ, আরে তারপরে সপ্তাহে আগামী শনিবার দেবো ইনশাল্লাহ, তারপরে এক মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা যায়, মুনির ভাই আপনাদের এই ইনশাল্লাহ মানে কি, কেন কি ব্যাপার, বলছে ওই যে আপনার সাদেক ভাইকে আমি টাকা দিয়েছিলাম 5,000 টাকা পাবো, তো প্রত্যেক শনিবারে বলে, আর শনিবার এলেই বলে ইনশাল্লাহ আগামী শনিবার, ইনশাল্লাহ মানে কি, ও এই ব্যাপার, ও মানে ইনশাল্লাহ মানে হলে দেবো না রে শালা, ও মানে যেহেতু বুঝতে পেরেছে এই লোক টাকা নিলে আর দিতে চায় না, তাই ওর মানে, ওর ইনশাল্লাহ মানে কি, দেবো না রে শালা, তাই নাকি, বলছে সর্বনাশ, দিয়ে তারপরে অন্য ব্যবস্থা। তো এইরকম যদি যারা ওয়াদা করে খেলাফি করে, ঋণ নিয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ঋণ থেকে পানা চাইতেন, তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ঋণ থেকে পানা চাইতেন, কোথায় জানেন, ঋণ থেকে পানা চাইতেন নামাজের শেষাংশে, দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরা। সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, আপনি ঋণ থেকে পানা চাইছেন, ঋণ তো করতেই হয়, বলে জানো ঋণ যখন করে, মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, শোধ করতে পারে না, বলে সমুদ্রব কিন্তু দিতে পারে না, এই জন্য ঋণ থেকে পানা চাওয়া, আগে থেকে না রহে বাঁশ না বাজে বাঁশুরি, ঋণ থেকে পানা চাওয়া দরকার। মোট কথা মিথ্যা অঙ্গীকার করা মুনাফিকের আলামত, আর বুঝতেই পাচ্ছেন মুমিনদের আলামত নয়। এরকম মিথ্যা স্বপ্ন গড়ে বলা, অনেক মানুষ আছে যে একটা স্বপ্ন বললে পরে মানুষকে খুশ করার জন্য, মানুষকে বোঝাবার জন্য, মানুষকে অনেক সময় আসলে হুজুর আমি আজকে স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছি, বলে না বলে না, অনেক সময়ে মিথ্যা করে বলে। আমি বলছি না যে সব মানুষই মিথ্যা বলে, কিছু লোক আছে নিজের বুজুর্গ, তাহলে লোকে ভাববে কি, হুজুর ভাববে কি, তাহলে আমি একজন ভালো লোক, আল্লাহর নবীকে দেখেছি স্বপ্ন, অথচ সে আল্লাহর নবী, একজন দাঁড়িয়ে লোককে দেখেছে স্বপ্নে, সে ভাবছে আল্লাহর নবী। আল্লাহর নবীর হলিয়া কি, আল্লাহর নবীর প্রকৃতি পরিচয় কি সে জানে না, অথচ সে বললো আমি আল্লাহর নবীকে দেখেছি নিজের বুজুর্গ বাড়াবার জন্য। যাই হোক, যদি কেউ বন্ধু মহলে প্রচার করে এভাবে বলে, অনেক মিষ্ট স্বাদ গ্রহণ করে, এই স্বপ্ন দেখলাম, ওই যে নোংরা স্বপ্ন বলে, যাই স্বপ্নে দেখলাম অমুককে নিয়ে আমি এই করেছি, বলে না বলে না, বন্ধু মহলে মজা নেওয়ার জন্য, এটা হচ্ছে জীবের ব্যবচার। অনেক বুজুর্গ স্বপ্ন করে শরীয়ত রচনা করে থাকেন, অনেকে বলে স্বপ্নে আমি দেখেছি আল্লাহর নবী আমাকে এই করতে হুকুম দিয়েছে, তাই না, এই বলে অমুক অলি তার কবরের মেলা বসাতে বলেছে, বলে খুশি ও স্ফূর্তির সামান জোগাড় করে অনেকে, তারহিব ও তারহিব বলে। শুনেছেন মদিনার হুজরা থেকে মাঝে মাঝে একটা পেপার বের হয়, মদিনার হুজরা খাদেম আহমদের নামে একটা করে পেপার বের হয় মাঝে মাঝে, শুনেছেন না, শুনে নিয়ে কোনদিন পড়েছেন যে এই পেপার যে ছাপবে তার এত লাভ হবে, আর তারপরে অমুক জায়গায় এক ব্যবসায়ী ছেপেছে তার 10 দিনের ভিতরে এত ব্যবসা এত লাভ হয়েছে, আর যে অমুক জায়গাতে একজন এই কাগজ ছিঁড়ে ফেলেছে তার ছেলে মারা গেছে, শোনেন না এরকম, হ্যাঁ মাঝে মাঝে বের হয়, মাঝে মাঝে বের হয়, এটা কি বলে তারহিব ও তারহিব, মানুষকে সতর্ক করার জন্য, এটা মিথ্যা হলেও সমস্যা নেই। আহা কেন মিথ্যা, এখন সত্য জিনিস নেই তোমার এরকম প্রচার করা, মিথ্যা প্রচার করছো, খাদফল স্বপ্নে দেখেছে খাদেম। এই যে মিথ্যা, ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মদিনাতে এমন কোন খাদেম ছিল কি যার নাম আহমদ বা এখন বর্তমানে আছে কি, লোকে মনে করে এখনই স্বপ্নটা দেখেছে, অথচ কখন পুরো যোগাকার কথা, আরবে আরবিতেও এটা বিলি হয়, সেটা মাঝে মাঝে আমাদের দেশে মাথা চাড়া দিয়ে ওঠে, ওই যে ব্যবসায় লাভ নেওয়ার জন্য, বলে কি না এটা বিশ্বাস না করলে ছেলে মারা যাবে, আমাকে একজন বললে দিলাম সামনে ছিঁড়ে, আপনার ছেলে মারা যাবে, আমার ছেলেই হয়নি তো, আমার বিয়েই হয়নি, ছেলে মরবে কোথায়, এই তো অবস্থা। তো সুতরাং এইভাবে ইবনে বাজকে জিজ্ঞেস করলো আহমদ বলে, বলছে এরকম আমরা জানি না, আমরা তো মদিনার এখানকার বাসিন্দা, অথচ আহমদ বলে কোন খাদেম ছিল এবং সে স্বপ্ন দেখেছে আমাদের জানা নেই। মিথ্যা মিথ্যা স্বপ্ন প্রচার করে, বুঝতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহু, যে ব্যক্তি এমন স্বপ্ন বয়ান করে যে যা সে দেখেনি, কুল্লিফা ইয়াকিদা বাইনা শাইরাতাইনি ওয়ালা ইয়াফআল, কিয়ামতের দিনে তাকে দুটো জবের মাঝে সংযোগ সৃষ্টি করতে বলা হবে, অথচ সে তা করতে, দুটো জবের মাঝে সংযোগ সৃষ্টি করতে পারবে, যদি একটা জবকে মাঝখানে ফাটা আছে না, যদি ভেঙে দেওয়া হয় উনি বলে জয়েন দেন পারবেন, আঠা দিয়ে পারবেন, কিন্তু কিয়ামতে আঠা কত পাবে, কর তোমাকে এই দিয়ে আজাব দেওয়া হবে, মিথ্যা বলার শাস্তি দুটো জবের মাঝে সংযোগ সৃষ্টি করতে বলা হবে। কোন কোন বন্যা আছে সাইরাতে হচ্ছে কি দুটো চুল, যাই হোক এখন হচ্ছে কি তাকে শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইন্না মিন আফরাল ফিরা আই ইউরিয়া আইনাইহি মা লাম তারা, সব থেকে মিথ্যা অপবাদ হলো, মিথ্যা কথা হলো যে মিথ্যা স্বপ্ন বলা যে আমি স্বপ্নে এই দেখেছি অথচ সে তা স্বপ্নে দেখেনি, মিথ্যা করে বলা। তারপর অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যে হুজুর দেখা স্বপ্ন, যে আমি স্বপ্নে নবীকে দেখেছি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, আমাকে স্বপ্নে যে দেখবে সে সত্যই দেখবে, কারণ শয়তান ফাইন্না শয়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার আকৃতি ধরে আসতে পারে না, কিন্তু অন্যের আকৃতি ধরে এসে তো বলতে পারে যে আমি আল্লাহর নবী, আপনি তো ছিলেন না, এখন আপনি বললেন যে হ্যাঁ আমি আল্লাহর নবীকে দেখেছি। মোট কথা যদি কেউ দেখে তো সত্য কথা, যদি কেউ না দেখে এবং বুজুর্গি বাড়ানোর জন্য যদি বলে যে আমি আল্লাহর নবীকে দেখেছি, জেনে রাখো মান কাজাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে, ফালে তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ, কারো ইজ্জত সম্ভ্রমে মিথ্যা কলঙ্ক দেওয়া, নিছক সন্দেহ ধারণা করে তার কুৎসা রটনা করা জিহবার একটা মহাপাপ। এই জিহবের ফলে কত সৎ মানুষ সমাজে অসৎ বলে প্রচলিত হয়ে যায়, পরিচিত হয়ে যায়। এই অপবাদদাতার জিহবায় যে সমাজে চোর হয়, সে ব্যভিচারী হয়, অত্যাচারী বলে পরিচিত হয়, কিসের জন্য, শুধু অপবাদ দেওয়ার জন্য, সে আসলে নয়, সতী অসতী বলে চিহ্নিত হয়। সুতরাং ওয়াইলুল্লি কুল্লি আফফাকিন আসিম, প্রত্যেক পাপী প্রত্যেক মিথ্যাবাদী যে সব মিথ্যা বলে মিথ্যা অপবাদ দেয় তার জন্য হচ্ছে দুর্ভোগ, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও পাপীর জন্য। وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدْ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا যারা বিনা অপরাধে মুমিন নারী ও পুরুষকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। আন্দাজে আপনি বললেন অমক চোর, আন্দাজে অমক বললেন অমক হচ্ছে ঢেমন বা অমক হচ্ছে বেশ্যা বা অমক হচ্ছে ব্যভিচারী, অমক হচ্ছে লম্পট, আন্দাজে বললেন। এই আন্দাজে বলা বুঝতেই পাচ্ছেন যে আল্লাযীনা আমানু ইসতারিবু কাসীরাম মিনাল যান, আন্দাজে কথা বলো না, আন্দাজে বললে অনেক কথা কি হয় সত্য হয় না মিথ্যা হয় আন্দাজে কথা বললে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইতিকাফে ছিলেন, মসজিদে মা সাফিয়া দেখা করতে এলে কথাবার্তা বলার পর মা সাফিয়া ফিরে যাওয়ার সময় আল্লাহর নবী খানিকটা আগিয়ে দিতে গেলেন, তখন আনসারদের দুটো লোক ওই দূর থেকে পার হয়ে যাচ্ছে। যখন সাফিয়া চলে গেলেন আল্লাহর স্ত্রী কুমায়ে তোমরা থামো শোনো, তোমরা কে? বলছি আমরা অমুক আর অমুক। বলছি শোনো একটু আগে আমি যে মহিলার সঙ্গে কথা বলছিলাম ওটা আমার স্ত্রী সাফিয়া। তো বলছি ইয়া রাসূল আল্লাহ আমরা কি আপনার ব্যাপারেও সন্দেহ করতে পারি? আমরা যদি কোন আবছা অন্ধকারে দেখি দুটো একজন ছেলে একজন মেয়ে কথা বলছে তখন কি আপনারা কি ভাবেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাই না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এখন আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি আর আপনি যদি ভাবেন যে না হয়তো পাড়ার কোন মহিলার সঙ্গে কথা বলছে তাহলে কি হবে? বুঝতেই পাচ্ছেন মহিলার সঙ্গে কথা বলছে। তখন আল্লাহ রাসূল ভুলটা ভেঙে দিলেন, তখন ইয়া রাসূল আল্লাহ আপনার ব্যাপারেও কি সন্দেহ হতে পারে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইন্না শায়তানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাইদাম, শয়তান আদম সন্তানের খুনের শিরায় শিরায় চলে বেড়ায়, হয়তো বা তোমাদের মনে এরকম কোন কুধারণা সৃষ্টি হতে পারে তাই আমি ভুলটা ভেঙে দিলাম। সুতরাং আন্দাজে কাউকে দেখলেন সে চুরি করছে, চুরি করেছে নাকি আপনি জানেন না, তার মানে হ্যাঁ ও তো চোর। হ্যাঁ সমাজে সমাজ যারা কাজ করে দেখবেন অনেক মানুষ আছে দেশে, কেউ কল করে, কেউ মসজিদ করে, কেউ নানা রকম কাজ করে, হয়তো সৌদি আরব থেকে টাকা নিয়ে অনেকে কিছু করছে কি নিজের জায়গা থেকে চানা ফানা তুলে করছে, যখনই কোন একটা বড় কাজে হাত দেন সেবারে বড়লোক হয়ে গেল, ওই সাথে যদি নিজের বাড়ি করে নিজের কিছু করে তখন হ্যাঁ ওই টাকা মেরে খাচ্ছে, মেরে খাচ্ছে, মেরে খাচ্ছে, তুমি দেখেছো না? তো পেল কোথায়? তো পেল কোথায়? তো হিসাব নেওয়ার কে রে? তুই হিসাব নেওয়ার কে? ও কি করে কোথেকে করছে তো হিসাব নেগা যা, কোথেকে করছে, তার বেতন কত জানলি না, সে কি করে জানলি না, সে কোথা থেকে উপার্জন করে জানলি না, সে একটা কাজ করছে বিধায় সে সেখান থেকে চুরি করছে, এটা তোকে কে বললো? তুই কে হিসাব নেওয়ার? এ শয়তান, শয়তান এসে তাদের মনে কি দেয়? এইভাবে সন্দেহ সৃষ্টি করে, এইভাবে সন্দেহ সৃষ্টি করে। আমার গ্রামে এক বাড়িতে বাজ পড়লো, তখন বলি দেখো বাজ পড়লো না, ওই লোক এই করে না তার জন্য বাড়িতে বাজ পড়লো, এখন জরুরি আছে? তারপর শুনলাম কোন গ্রামে এক গ্রামে মসজিদে বাজ পড়লো, আমার হুজুর ওই গ্রামের মসজিদে কি হয়েছে? দেখুন বাজ পড়লো কি ব্যাপার, ওই গ্রামের মসজিদের লোকে কি করেছিল? হ্যাঁ এক গ্রামে বললো যে হ্যাঁ দেখো অমুক লোক এই অপারেশনে গেছে, অপারেশন করতে হয়েছে, প্রায় দুবার অপারেশন করতে হয়েছে, হ্যাঁ খাও অপারেশন করতে হবে না, ওই যে হারাম খাচ্ছে তার জন্য অপারেশন করতে হয়েছে। তারপর এখানে শুনলাম যে একজন ভালো লোক, ভালো লোক, সে অপারেশনে এখনো কোনো কাজ করে না, সে এখন পড়াশোনা করছে, ভালো লোক, হাফেজ সাহেব মানুষ, তার অপারেশন হয়েছে। তার কি হলো? সে কোন হারাম খেলো যে তার অপারেশন করতে হলো? অথবা অপারেশন করতেই হলো যে সে খারাপ লোক, আর বাজ পড়লেই যে সেটা ভালো বাড়ি নয় খারাপ বাড়ি, এটা তোমাকে কে বলবো? আন্দাজে কথা বলে মানুষ, আন্দাজে কথা বলে, আর আন্দাজে কথা বলার জন্য আল্লাহ তাআলা বলছেন আন্দাজ করে কথা বলো না, কারণ অনেক আন্দাজ করে কথা বলা, অনুমান করে কথা বলা হলো কি গোড়ার কাজ, এগুলো অপবাদ। তুমি অপবাদ দিচ্ছ না জেনে, না শুনে অপবাদ দিচ্ছ মেরে খাচ্ছে, না জেনে অপবাদ দিচ্ছ ও হারাম খাচ্ছে, না জেনে অপবাদ দিচ্ছ ব্যভিচার করছে, না জেনে অপবাদ দিচ্ছ, এইভাবে যে অপবাদগুলো যে দিচ্ছ এর জন্য তোমাকে কাল কেয়ামতের দিনে চাবুক লাগানো হবে বলছি। আল্লাহ তাআলা বলছেন যারা এইভাবে মোমেন নারী ও পুরুষকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। আপনারা জানেন মা আয়েশার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল তাই না? সে তো লম্বা ঘটনা, এখন বলা যাবে না। মা আয়েশার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল, খামখা মিথ্যা অপবাদ মুনাফিকরা রটিয়ে দিয়েছিল, কোন মুসলমানও ফেসে, অনেক মুসলমানও ফেসে গিয়েছিল, যার ফলে আল্লাহ তাআলা সূরা নূরের 10টা আয়াত অবতীর্ণ করলেন, মা আয়েশাকে পবিত্র করলেন, আর তাদেরকে শাস্তি দেওয়া হলো কত করে? 80 চাবুক। সেটা বলছে আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যে লোকেরা ভালো মহিলা, উদাসীনা মহিলা, এবং মোমেন মহিলাদের চরিত্রে কলঙ্ক দেয়। লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত হয়। ওয়ালাহুম